الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم، إن في ذلك لآيات للعالمين. عن عبد الله بن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ان في البيان لا سحر. رواه البخاري. عن ابي بن كعب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ان من الشعر لحكمه. رواه البخاري. যাবতীয় হামদ ও সানা আল্লাহ আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আজকে 21 ফেব্রুয়ারি, আজকে জুমার দিন, একদিনে দুটোই পড়ে গেছে, এই জন্য বাধ্য এর উপরেই কথা বলতে হবে। সঙ্গে এটা বলে রাখি, আগামী জুমাতে এখানে তবলিগি ইজতেমা হবে ইনশাআল্লাহ, সেদিনও আপনারা আবার জুমার খুতবা শুনতে পাবেন অন্য বিষয়ে। আজকে বাংলাদেশের ইতিহাসে একটা মোড় পরিবর্তনকারী ঘটনা ঘটেছিল 1952 সালের 22-21 ফেব্রুয়ারিতে। ওটা ছিল 8ই ফাল্গুন, সেটা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। বাংলাদেশের মানুষের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের এক পর্যায়ে সরকারি গর্তমির ফলে ঢাকাতে গুলি বর্ষণের ঘটনা ঘটে, তাতে সালাম বরকত রফিক কয়েকজন তরুণ জীবন হারায়। তাদের রক্তের বিনিময়ে সারা দেশে মানুষের মধ্যে একটা দারুণ উত্তাল তরঙ্গের মতো অবস্থা সৃষ্টি হয়ে যায়, ফলে সরকার বাধ্য হয়ে নথি স্বীকার করে। বলতে পারেন সেদিনের এই ঘটনাটি পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদদের অন্তরে একটা ঘৃণা সৃষ্টি করে দেয়। ইতিপূর্বে হিন্দু রাজনীতিকদের অত্যাচারে নির্যাতিত, ব্যথিত, বিতাড়িত, বহিষ্কৃত হয়ে যে পশ্চিমবাংলার মুসলমানরা পূর্ববাংলায় এসে হিজরত করেছিল, এখন তারা নতুন আর এক জুলুমের শিকার হল পশ্চিম পাকিস্তানি মুসলমানদের। যদিও এই ব্যাপারে রাজনীতিকরাই দায়ী ছিলেন, সাধারণ মুসলমান দায়ী ছিল না। কিন্তু অবশেষে অবস্থাটা এমন ঘটে গেল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান অবশেষে ভাষাভিত্তিক জাতীয়তার বিশ বাষ্পে বিভক্ত হয়ে গেল। সেদিনের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এটা ভাষাভিত্তিক জাতীয়তার বিষফল মাত্র। ভাষা কশ্চিনকালে মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না। একজন উর্দু ভাষী যদি আমাকে রক্ষা করে আর বাংলা ভাষী যদি আমার বুকে ছুরি মারে, নিঃসন্দেহে বাংলা ভাষী আমার বন্ধু নয়, উর্দু ভাষী আমার বন্ধু যিনি আমাকে বাঁচালেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য, এটা অনৈতিহাসিক, অবাস্তব, স্রেফ একটা আবেগের ভিত্তিতে পুনরায় দেশ বিভক্ত হয়ে গেল। তার মূল কারণ ছিল আজকের এই 21 ফেব্রুয়ারি 1952। এরপর থেকে বিগত 42 বছর আমরা কেবল দিবসই পালন করছি, এর আগেও দিবস পালন হয়েছে, 52-র পর থেকে এই দিবস পালন চলছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, 21 ফেব্রুয়ারি যেন একটা পূজার দিবসে পরিণত হয়েছে। এদিন রাত 12:01 নগ্ন পদে প্রভাত ফেরি করে শহীদ মিনারে যেতে হবে। রাত 12:01, এটা খ্রিস্টানি সংস্কৃতি, কারণ খ্রিস্টানদের কাছে রাত 12টার পরে নতুন দিন শুরু হয়, মুসলমানদের কাছে সূর্য ডোবার পরে নতুন দিন শুরু হয়। তাহলে রাত 12:01টা কাদের সংস্কৃতি? বাংলাদেশের লোকটি খ্রিস্টান নাকি? খুঁজেও পাওয়া যাবে না, অথচ তাদেরটাই চলছে এখানে। তুই বাবা যাস তো সন্ধ্যের পরে নয়, যা, ওটা হবে না। রাত 12টা জেগে থাকতে হবে, তারপরে সেখানে যেতে হবে। এরপরে যাবে কি খালি পায়ে? জুতো পায়ে গেলে বাংলা মায়ের অসম্মান করা হবে। সারাদিন জুতো পায়ে হাঁটলে অসম্মান হয় না, ওই দিন খেলে অসম্মান হয়। আমি বারবার আপনাকে বলে রাখছি, পাগলের দেশ তালে, বিশ্ব পাগলদের যদি প্রতিযোগিতা করা হতো, তো আমাদের দেশে পাগলের বাজার 1 নম্বর হয়ে যাবে। 71-এ যখন কলেজের তরুণ ছাত্র ছিলাম, অন ইন্টারমিডিয়েট, কিন্তু 72-এ কলেজটা সেবার নতুন, আমি তো ওসব অভ্যাস নেই, কিন্তু মাদ্রাসার ছাত্র আমি, 21 ফেব্রুয়ারি নাই কোন ফেব্রুয়ারি মনেও নাই। গেছি কলেজে, সব ধরে আমার জুতো হাত দিচ্ছে, এই জুতো হাত দিচ্ছে কেন? জুতো খোলো, জুতো খোলো। ওর কোন বিপদে পড়না করে, জুতো খোলবে কে? আপনি জানেন না আজকে 21 ফেব্রুয়ারি? তার বিপদ তো, কেবল বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাজা একেবারে বাঙালি প্রেম তো খুব তাজা। আমার তো হয়ে গেছে রাগ, আমার জুতো আমি খুলবো না, তুই যা পারিস কর, সমাবেশ তো সব। আপনি বাংলাদেশ বাস করেন না, বেশি কথা বলো না, আমার 14 গোষ্ঠীর বাঙালি, আমাকে ইন্ডিয়াতে মহাজরি বাংলাদেশে আসেনি বেটা, শেষ কথা কিছু করতে পারল না। সারাদিন ওদের সামনে দিয়ে আমি জুতো বাঁধে ইচ্ছা করে প্রায় ঘন্টাখানি হেঁটেছি, ভালোকে দেখ জুতো পায়ে হাঁটো, তুই কি পারিস কর দেখি। আমার একা, কোন সংগঠন পর কিছু নাই। পরদিন থেকে বেটা সব খালি জুতো বাঁধে এসে, দেখ আর জুতো বাঁধে লিখেন, আজ বাংলা মা মরে গেছে নাকি? এ স্যার ভাই কিছু বলেন না, আমাদের সরকারি কি বলে দলীয় আইন, দলের নির্দেশ, নগ্ন পায়ে যেতে হবে। এরপর কি প্রভাত ফেরি করতে হবে, কাদের সংস্কৃতি এটা? এসব হিন্দু সংস্কৃতি। এরপর কি মঙ্গল প্রদীপ জ্বালাতে হবে, লাখ লাখ টাকার মোমবাতি জ্বালাবে, জ্বালিয়ে ওটা নাকি মঙ্গল হবে, সেটা কল্পনা, হিন্দুরা জ্বালায় আমরা জ্বালাবো। পূজার অনুষ্ঠান এইবার সবে দুনিয়ার ফুল সব সিঁড়ি সব ওখানে দিয়ে দেবে। আল্লাহাক ফুলকে সৃষ্টি করেছেন মানুষের আনন্দ দেওয়ার জন্য, ফুলগুলো দেবে সবাই সিমেন্ট আর রডের ঘাড়ের উপরে। ওরা কি কিছু বুঝে ফুল সুগন্ধ শোকে শহীদ মিনারে? এবং তুই নিজে শোক, তা তো হয়, দেশে আর ফুল আর থাকবে না। এই সমস্ত পাগলামি শ্রদ্ধাঞ্জলি নাম করে, পুষ্পাঞ্জলি নাম করে চলছে দেশে। 21 ফেব্রুয়ারির মানেই হলো এইগুলা। অথচ আজ পর্যন্ত বাংলাদেশের হাইকোর্টে ইংরেজি ভাষায় কথা না বললে হয় না, রায় লেখা ইংরেজিতে, বাংলা আজও লেখা হলো না। প্রতি বছর খালি প্রতিজ্ঞাই হয়, কিন্তু পালন হয় না কখনো। 72 সালে কিছু মানুষ ক্ষমতায় গেল, বুঝতে পারছেন সব কারা ক্ষমতা গেছে, যোগ্যতার কোনো প্রশ্নই ওঠে না, জয় বাংলা বললেই সে ক্ষমতা পায়। এখন লেখা তো লেখাপড়া তো জানে না কিছুই, সে অটোপাস, অধিকাংশই অটোপাস সেই সময় ছিল। এখন হুকুম দিয়ে দিলে সব বাংলা চলবে, ইংরেজি আউট। 10 বছরের পরেই দেখা গেল সচিবদের মধ্যে এমন কোন লোক আর নেই যে বিদেশি মেহমান আসলে তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে দেশের জন্য কিছু আদায় করতে পারে, বাংলা কিছু তারা বোঝে নাকি। আবার হুকুম হলো চালাও ইংরেজি। আর এখন এমন কিছু পাগল জুটে গেছে, ইংরেজি এমন চাপান চাপাইছে যে মাদ্রাসা সাথে 200 মার্ক, ইংরেজি ছাড়া চলবেই না। এখন বুঝতেছে ইংরেজি আর বাংলার এই সংঘাত, তখন ছিল ইংরেজি আর বাংলার উর্দুর সংঘাত 52 সালে, আবার এখন শুরু হয়ে গেছে ইংরেজি আর বাংলার সংঘাত। যদি আপনার দেশে ছাত্র যদি 60 লাখ ছাত্র হয়, ধরে নেন 3 লাখ ছাত্র ফার্স্ট ক্লাস মেরিটের ছাত্র হবে, আর বাকি 57 লাখ ছাত্র মিডিওকর ব্রেনের বা থার্ড ক্লাস ব্রেনের। ওই ফার্স্ট ক্লাস ছেলেগুলো যেটা বুঝে এটি চাপানো হচ্ছে এবং 57 লাখ ছেলের মাথার উপর দিয়ে। পাটিগণিত হারিয়ে গেছে, খালি বীজগণিত ত্রিকোণমিতি পড়ো, ওতে কি লাভ আছে? অবশ্য পাটিগণিত পড়লে সাধারণ ছাত্ররা বোঝে, সবাই পক্ষে সুবিধা, ও সব আউট হয়ে গেছে। এমনি করে এমন অবস্থা করেছে যোগা খিচুড়ি একটা দেশে বানানো হয়েছে, একটা ছাত্র না ইংরেজি শেখে, না বাংলা শেখে, না অঙ্ক শেখে। অবশ্য অঙ্ক শুধুমাত্র লাগে অ্যাকাউন্টিং এ লাগে, ফাইন্যান্স ব্যাংকিং এ লাগে, এগুলো সায়েন্সেও লাগে না, এগুলো কলা অনুষদেও লাগে না, কিন্তু ওকে বাধ্য করা হচ্ছে এখানে ত্রিকোণমিতি বীজগণিত পড়তে, মাথা খারাপ করে দেওয়ার জন্য। যারা বানায় তারা তো আমরা না, হাতে তো ক্ষমতা নেই যে কিছু করা যাবে। এইভাবে দেশটাকে এই দিবস পালনের নাম করে এক এক সময় এক এক উদ্ভট আইন কানুন জারি করে দেবে, যেগুলোকে ঠেকানো খুব মুশকিল। প্রশ্ন হলো এখানে, আজকে দিনটা 21 ফেব্রুয়ারি ছিল না, বাংলাদেশে 8ই ফাল্গুন চলে, 21 ফেব্রুয়ারি চলে ইহুদি খ্রিস্টানদের দেশে, যারা আমাদের গোলাম করে রাখছিল 190 বছর, সে গ্রেট ব্রিটেন ইংল্যান্ডে 21 ফেব্রুয়ারি চলে, বাংলাদেশে চলে 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন কিন্তু এদেশে পালিত হয় না, 21ই ফেব্রুয়ারি পালিত হয়। এবং যে গানটা বানানো হয়েছে 21ই ফেব্রুয়ারি দিয়েই বানানো হয়েছে, বাঙালি কবি বাংলা ভাষায় গান লিখতে গিয়ে 8ই ফাল্গুনের সঙ্গে চরণ মিলাইতে পারেন নাই, তাতে 21ই ফেব্রুয়ারির সঙ্গে সুন্দর করে সুর করে চরণ মিলিয়েছেন, আর সেটি এখন সবার মাথায় ঢুকে বসে আছে। আর 21ই ফেব্রুয়ারির মানে হলো কি? রাস্তার মোড়ে ক্যাসেট বাজি, মানুষের অন্তরের সঙ্গে তার সম্পর্ক নাই, কোন তরুণ ছাত্র সেখানে যায় না, কোন অনুষ্ঠান কেউ কিছু বোঝেও না, কিছু কিসের 21ই ফেব্রুয়ারি, এখানে গান শোনে। আর অলাস মানুষ আর আমাদের মধ্যে বুড়ো মানুষ কাজকাম যাদের নাই, ঘরে বসে টিভি দেখে, টিভিতে মনে হয় বাংলাদেশ সব 21ই ফেব্রুয়ারি হয়ে গেল, বাস পাগল হয়ে গেছে, বাইরে কিছুই নাই। যে বিষয়টি মানুষের অন্তরের সঙ্গে সম্পর্ক থাকে না সেটা কোনো কাজে লাগে না। জুমার আজান দিচ্ছে, কেউ আপনাদের লাঠি পেটা করেনি, ইমানি টানে চলে আসছেন মসজিদে, আর এই লোকগুলো 21ই ফেব্রুয়ারির হাজির করতে গেলে আপনাকে বহু পয়সা খরচ করা লাগবে, তবে হয়তো এতগুলো একদম জমা হবে। কারণটা কি? কোনটার দিকে মানুষের আকর্ষণ বেশি? ওখানে আকর্ষণ বেশি, এখানে আকর্ষণ বেশি? ওখানে ঢোল বাদ্য বাজনে দিলেও কাজ হবে না। দিবস পালন ইসলামে নাই, এটা প্রথম কথা হলো। এটা জুমার দিন, দুই ঈদের দিন এবং হজের দিন, আর হজের পরে আইয়ামে তাশরিকের 3 দিন, এই গড়ে 6 দিন ইসলামের অনুমোদিত আনন্দ অনুষ্ঠানের দিন, এর বাইরে সবকিছুই আমরা নিজেদের বানোয়াট। কদিন আগে ইউনিভার্সিটি যাব, স্যার ছুটি, কিসের ছুটি? ফাতে ইয়াজদম। আপনি অর্থ কি বলেন তো? তা স্যার জানি না, ইয়াজদম তো ফার্সি শব্দ, ফাতে ইয়াজদমের খবর আমাদের ভিসিও জানে কিনা সন্দেহ, ছুটি তাই জানে, কিন্তু ফাতে ইয়াজদমটা কি ওটা আমরা জানি না। আবার একদিন যাব, কি ছুটি আজকে? আজকে অমুক দিবস, মহা সমস্যা, যেতেই পারছি না, ছুটি আর ছুটি। যান আদালতে, বহু পয়সা করে খরচ করে দূর থেকে আপনি আদালতে গিয়েছেন, কি হলো? রাত্রে এক উকিল মারা গেছে, ব্যাস আদালত বন্ধ। কেন? এগুলো কি একজনের মরার জন্য সমস্ত লোক মরবে নাকি? ট্র্যাডিশন চলছে এইভাবে। একুশে ফেব্রুয়ারির এই দিন ভাষার জন্য আমরা জীবন দিয়েছি বলে গর্ববোধ করছি। আসলে ভাষা বিষয়টি হয়তো অনেকে ভাবেন ইসলামে এটা নিষিদ্ধ, না, ইসলামে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভাষা তোমাদের তোমাদের বাপ মায়ের সৃষ্টি নয়, ভাষা আল্লাহর সৃষ্টি। মানুষ ভুলে গেছে যে ভাষা আল্লাহর সৃষ্টি কি না। আমরা বলছি মাতৃভাষা, কেন বাপের ভাষা হয় না মাতৃভাষা? কেন? অনেকের মা তো আছে বিদেশি, আমাদের প্রধানমন্ত্রীর ছেলে তো বিদেশি মেয়ে বিয়ে করছে, ওকে জীবনে বাংলা বলতে পারবে? ও তো ইংরেজিতে কথা বলে, ওকে ওর মেয়ে ছেলে কি বলবে মাতৃভাষা বলবো বাংলা? ওই পেটে যে ছেলে হবে প্রধানমন্ত্রী তো নাতি এটা হয়ে গেছে বোধ হয়, তিনি কি মাতৃভাষা বলবে না পিতৃভাষা বলবে? কারণ তার পিতা হলো বাঙালি আর মাতা হলো ও বাঙালি, তো ওকে তো মাতৃভাষা বলা যাবে না। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা না বলে পিতৃভাষা বলাই বোধ হয় ভালো, কারণ ইসলামে পিতার সঙ্গে বংশ হয়, মায়ের সঙ্গে বংশ হয় না। কথা ঠিক না? এটা তো ভুলে গেছে মানুষ, মায়ের সঙ্গে যে বংশ হয় না এটা দেশে মানুষ ভুলেই গেছে। আরে বাবা, মায়ের পেট দিয়ে সন্তান বেরোয় বটে, সন্তানটা মায়ের না, ওটা বাপের। এই মাঠে আপনি দিলেন কুলের বীজ, আরেকজন দিল ধানের বীজ, একটা দিল পাটের বীজ, একই মাটিতে পাটের বীজ দিয়ে পাট গাছ হলো, ধানের গাছ দিয়ে বীজ দিয়ে ধান গাছ হলো। তাহলে এখানে ধান গাছ বলবেন নাকি মাটি মাটি গাছ বলবেন? তো মাটিতে হয়েছে কিন্তু মাটি গাছ হবে? ওর নাম তো ধান গাছ, কারণ বীজ টেলো ধানের। আরে বেটা, পুরুষ লোক যে বংশের যে বীজ ওই স্ত্রীর পেটে পড়বে ওই ওই পুরুষ লোকের অনুযায়ী তার সন্তান হবে, এটি হলো ইসলামের চিরন্তন বিধান। মানে আপনারা এখন বানাচ্ছেন কি বাপের নামও লেখো মায়ের নামও লেখো? আরে বেটা, মা আজ গেছে কাল নেই, তালাক দিলে মা শেষ। দুর্ভাগ্য দেশের, নাম হয়েছে মাতৃভাষা, এই ভাষাটাও ঠিক না। এরপরে এবার আসেন কোরআনের কাছে চলে যাই, কোরআন ভাষা সম্পর্কে কি বলে দিচ্ছে। ভাষা বাপও সৃষ্টি করেনি, ভাষা মায়ও সৃষ্টি করেনি, ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন। দলিল সূরা রোম 22 নম্বর আয়াত, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলামিন। আল্লাহর অন্যতম নিদর্শন সমূহ, নিদর্শন সমূহের অন্যতম হল এই খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা এবং রঙের বৈচিত্র্য। ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলামিন, এর মধ্যে নিদর্শন সমূহ লুকিয়ে আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির মধ্যে আর কিসের মধ্যে? ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্যের মধ্যে, ওয়া আলওয়ানিকুম রঙের বৈচিত্র্যের মধ্যে। একই বাপের পাঁচটা ছেলে, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামবর্ণা, হচ্ছে না এগুলো? এটা আমার এই বৈচিত্র্য, তোমাদের কোন ক্ষমতা এখানে নাই। একজন উন্নত প্রতিভাবান আর একজন অত মেধাবী নয়, এটা আমার সৃষ্টি, তোমার কোনো ক্ষমতা এখানে নাই। একজন অঙ্কে ভালো, একজন বাংলায় ভালো, এটা আমার সৃষ্টি, তোমার কিছু ক্ষমতা নাই। তোমার মাধ্যমে আমি সৃষ্টি করেছি বটে, তুমি বাপ, কিন্তু মূল সৃষ্টিকর্তা আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভাষা মুখ দিয়ে কি কথা বলবে তুমি, ওটা আমার ব্যাপার, তোমার না। অনেক সন্তান জন্ম থেকেই বোবা, জীবনে কথা বলেনি, ওটা আমার ইচ্ছা। অনেক সন্তান 10 বছর পরে যে বোবা হয়ে যাচ্ছে, অনেক মানুষ 60 বছর বয়সে গিয়ে বোবা হচ্ছে। বাংলাদেশের প্রখ্যাত আলেম জালামি বক্তা মাওলানা আব্দুর রউফ সাহেব, নাম আপনারা জানেন না, কথা বলতে পারছে এখন, সুস্থ দেহে বাড়িতে বসে আছে, প্রায় 8-10 বছর হয়ে গেল, কোনো কথা নেই। রেডিও বাংলাদেশের স্বনামধন্যকারী ওবায়দুল্লাহ, সবাই তার নাম জানেন না, কয়েক বছর ধরে জবান বন্ধ, কথা বলতে পারছেন না, ঘরে পড়ে আছে। তাহলে জবান দেওয়ার মালিক কে? যারা অবিশ্বাস করে তাদের মুখে আল্লাহ ধুরো মারুক, কোন যোগ্যতা তাদের নাই। আলম নাজিয়াল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন হাদানাহু নাজদাইন, এই মানুষ আমি কি তোমাকে দুটো চোখ দেয় নাই, ওয়া লিসান তোমাকে জবান দেয় নাই, হাদানাহু নাজদাইন তোমাকে দুটো ঠোঁট দেয় নাই? দুটো ঠোঁট আর জিহ্বা একসঙ্গে না মিললে কোশ্চিন করলে কথা তৈরি হয় না, ভিতরে হাওয়া একটা বেরিয়ে আসছে, এই হাওয়াটাকে ঠোঁট এবং জিভে মিলে শব্দে পরিণত করছে। মরে গেলি জিভও থাকবে ঠোঁটও থাকবে কিন্তু শব্দ হবে না, তাই না? এই যে শব্দ, এ কিন্তু আমি কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন কিভাবে? কে নিয়ে যাচ্ছে? বায়ু তরঙ্গ আপনার কান পর্যন্ত পৌঁছে দিচ্ছে। কানের মধ্যে আল্লাহাক এমন একটা সূক্ষ্ম পর্দা সৃষ্টি করে দিয়েছেন, ওই পর্দা এই শব্দে গেলেই ও সেটা দিনান্তর ধরে ফেলে দেয়, আপনি কি বলছেন? কিন্তু কানটা যদি বধির হয়ে যায়, কান বড় চামড়াটা থাকবে, কিছুই কাজে লাগবে না। এগুলো মানুষ কখনোই গবেষণা করে না। ইংরেজের বাচ্চা মুখ দিয়ে বেরিয়ে ফাদার মাদার বলছে, বাঙালির বাচ্চা মুখ দিয়ে বেরিয়ে আব্বা আম্মা বলছে, সৌদি আরবের বাচ্চা মুখ দিয়ে বেরিয়ে আব্বা আম্মা বলে, বাঙালির সঙ্গে সৌদি আরবের সঙ্গে মিল আছে, কারণ আরবিতে আবুন মানে আব্বা, উম্মুন মানে আম্মা, আমরাও আব্বা বলি আম্মা বলি, তাই না? আমাদের সঙ্গে পুরোপুরি আরব দেশের মিল আছে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আরবি ভাষা লুকিয়ে আছে। এদিন মনে রাখবেন, সংক্ষেপে বলে দিচ্ছি, পৃথিবীর যত ভাষা সমস্ত ভাষা গোষ্ঠীর মা হচ্ছে আরবি, উম্মুল আলসেনা। সকল নবীর কাছে আল্লাহ পাক আরবিতে সহিফা নাজিল করেছেন, কিতাববোধ। এত অতঃপর তাঁরা তাদের স্ব গোত্রীয় ভাষা সেগুলোকে ব্যাখ্যা করেছেন। সহফে ইব্রাহিম ও মূসা বললাম আমরা, সুরায় প্রথম ইন্না, এর আগেটা বলো, সহফের আগেটা কি, আগের আয়াতটা কি? ইন্না হাজা লাফিস সহফিল উলা, এই যে কোরআনে যে কথাগুলো তোমাদের শুনালাম, আল্লাহ বলছেন লাফিস সহফিল উলা, এগুলি পূর্ববর্তী কিতাবগুলোর মধ্যে ছিল। সহফ ইব্রাহিম ও মূসা, ইব্রাহিমের কিতাবে এবং মুসার কিতাবে এগুলো ছিল। তো বোঝা গেল আল্লাহর মূল ওহিটা এসেছে আরবিতে। এবারে ওমার সাল্লা মিন রাসূল ইল্লা বিলিসানি কওমহি, আমি কোন নবী রসুল প্রেরণ করি নাই তার নিজের কওমের ভাষা ব্যতীত। বলার সময় তারা সশ কওমের ভাষায় ব্যাখ্যা দিয়েছেন, আর আমাদের নবী নিজে আরবিতে, আরবি ভাষার মানুষের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, আরবি ভাষা তারপর কোরআন নাজিল হয়েছে, আরবিতে ব্যাখ্যা দিয়েছেন, তাকে আর নতুন করে কোন ভাষা তৈরি করতে হয়নি। মুসার ভাষা হিব্রু, ঈসার ভাষা খালেদি, ইব্রাহিমের ভাষা হিব্রু, একটাও আরবি ছিল না। বরং মানুষের মধ্যে প্রথম ভালো আরবি প্রথম বলেছেন ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিমের ছেলে, যিনি আমাদের নবীর মূল বাবা, যিনি ইনি প্রথম শুদ্ধ আরবি বলেন। আদম থেকে ওই পর্যন্ত আসছে, ভাষা আস্তে আস্তে হারিয়ে গেছে, ভাষার পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এক সময়ের সমৃদ্ধ ল্যাটিন ভাষা আজকে পৃথিবীতে খুঁজে পাবেন না, ল্যাটিন ভেঙে ইংরেজি হয়েছে, কত কি হয়ে গেছে। এক সময়ের সমৃদ্ধ সংস্কৃত ভাষা এখন আর খুঁজে পাবেন না। এই উর্দু তো কালকে তৈরি হলো, বিভিন্ন এলাকার লোকেরা সেনাবাহিনীতে এসে এক জায়গায় ক্যাম্পে থাকে, বিভিন্ন ভাষা তারা কথা বলে, এই বিভিন্ন ভাষায় কথা বলি একটা জগা খিচুড়ি ভাষা তৈরি হয়ে গেল, তার নাম হল উর্দু। এমনি করে করে ভাষার একটা থেকে আরেকটা, একটা থেকে একটা, এমনি করে এগিয়ে যাচ্ছে। অষ্টাদশ ঊনবিংশ শতকের চণ্ডীদাসের বাংলা আজকে তো যদি বলা হয় কেউ বলতে তো পারবে না, আর বললে কেউ বুঝবেও না। ত্রয়োদশ শতকের অ্যাংলো স্যাক্সন ইংরেজি আজকের মানুষ তো পড়তেও পারবে না। শেক্সপিয়ারের যে ইংরেজি যে নাটক খুব নাম করা, সেই শেক্সপিয়ারের নাটক এখনকার ছেলেদেরকে ইংরেজি পড়তে বলা পারবেই না। দিন দিন অগ্রগতি লাভ করছে, সব ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের ইংরেজরা অ্যাংলো স্যাক্সন যুগের ইংরেজি বলতে পারে না, ঠিক আজকের বাঙালিরা চণ্ডীদাসের বাংলা বলতে পারে না, সবই পরিবর্তন। এরপরও যে বাহান্নর কথা আমরা বলছি, তার আগে থেকে যখন ৪৭-এ পাকিস্তান এবং ভারত পৃথক হয়ে গেল রাজনৈতিকভাবে, তখন ভাষাগত একটা দারুণ ব্যাপার ছিল। সেই ভাষা দুদিকে দুই প্রধান বৈশিষ্ট্য ছিল, ঢাকা কেন্দ্রিক বাংলা আর কলকাতা কেন্দ্রিক বাংলা। কলকাতা কেন্দ্রিক বাংলায় তাদের ভাষা এবং সাহিত্য দুটি ফুটে উঠেছিল, ঢাকা কেন্দ্রিক বাংলায় তাদের ভাষা এবং সাহিত্য পৃথক ছিল। মুসলিম কবি এবং সাহিত্যিকদের ভাষা আর হিন্দু কবি এবং সাহিত্যিকদের ভাষা দুটোই বাংলা হলেও অনেক পরিবর্তন। হিন্দু কবি সাহিত্যিকদের ভাষায় আরবি ফার্সির কোনো সংমিশ্রণ নাই, কিন্তু মুসলমান কবি সাহিত্যিকদের ভাষায় আরবি ফার্সির সংমিশ্রণ আছে। নজরুল যখন লিখলেন ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ঐতরণ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন হে রক্তের নদীতে ভেসে চলে কি যেন শেষে অংশ মনে নাই, খুনের এগেনস্টে উনি রক্ত লিখলেন যে না খুন চলবে না বাংলাদেশে, এটা হলো কাব্যিক যুদ্ধ। নজরুলের ভাষা তো দারুণ জোরালো, এইভাবে ভাষার যুদ্ধ চলেছে। এর সঙ্গে ঢুকে গেছে সাহিত্য সংস্কৃতি। সাহিত্য এবং সংস্কৃতির ব্যাখ্যা কি? হৃদয়ের মধ্যে উচ্চারিত ভাষার পরিশীলিত রূপকে সাহিত্য বলা হয়। ভাষা কিন্তু ভেতরের মধ্যে তৈরি হয় আগে, তারপর মুখ দিয়ে বের হয়, ওটাকে সুন্দর করে বললে ওটা সাহিত্য হয়, অসুন্দরকে বললে সাহিত্য হয় না। আর হৃদয়ের মধ্যে অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত রূপকে সংস্কৃতি বলা হয়। যিনি যত সুন্দর মনের মানুষ তার কাজকাম তত সুন্দর হয়, রুচি সবার তো সমান না। এই রুচি যেটা ভিতরের ব্যাপার সেটা যখন বাহিরে পরিশীলিত রূপে প্রকাশ পায় ওটাকে বলা হয় সংস্কৃতি বা সভ্যতা। একটা প্রমাণ দিলে বুঝতে পারবেন, ভিতরের অনুশীলিত কৃষ্টি যদি ইসলাম হয় তাহলে তার ভাষায় ইসলামী সাহিত্য আসবে, ভিতরে অনুশীলিত কৃষ্টি যদি কুফর হয় তাহলে তার ভাষায় সেটা বেরিয়ে আসবে। চলেন আমরা একটু পুরনো দিকে চলে যাই। আমাদের দেশের জাতীয় সঙ্গীত ওমা তোমার আকাশ তোমার বাতাস তোমার বুকে ঠেকাই মাথা, এটা আমাদের সংস্কৃতির বিরোধী। আমরা মায়ের বুকে মাথা ঠেকাই না, আমরা আল্লাহর জমিনের বুকে মাথা ঠেকাই। এ জমিন আমার মা নয়, মা হলে মায়ের বুক দিয়ে আমি হাঁটতাম না, মায়ের বুকে লাথি মারতাম না, মায়ের বুকে ক্রিকেট খেলতাম না, মায়ের বুকে ফুটবল খেলতাম না। খেলবেন? এটা আমার মা না, কিছু না। একসময় ছিল এটা ব্রিটিশ আমলের ইংরেজের দেশ, পরে হয়েছে পাকিস্তান, পরে হয়েছে বাংলাদেশ, আবার ভেঙে কি হবে তা ঠিক আছে নাকি? ইয়ে তো কম বেশি হতেই থাকবে। অত এটা আমার মা না, আমার মা তিনি যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন, যিনি আমাকে গর্ভে ধারণ না করলে আমি দুনিয়াতে আসতে পারতাম না। অত আমার চিরদিন তিনি আমার মা, এই মার কোনো পরিবর্তন নাই। আমি ঠেকাই মাথা আল্লাহর জন্য, আল্লাহর জমিন আল্লাহর হুকুমে আমার মাথা মায়ের বুকে ঠেকে না। কিন্তু আমাদের কচি বাচ্চাদেরকে উল্টা আকিদার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সাহিত্যের মাধ্যমে। খেয়াল করবেন বহু পূর্বে 1974-75 আমি ডিগ্রি ছাত্র ছিলাম খুলনা এম এম সিটি কলেজে, সোনারতরী একটা বই আমাদের পাঠ্যক্রমে ছিল, পাঠ্যসূচি। বইটা আমার খুব পছন্দনীয় ছিল, কিছু কিছু জায়গায় দাগ দিয়েছিলাম। আজকে হঠাৎ করে খেয়াল হলো, আজকে 21 ফেব্রুয়ারি, তো বহুদিন আগের পড়া জিনিসটা একটু দেখি, ভাগ্যিস তখন দাগ দিয়ে রাখছিলাম। একটা কবিতার নাম হিংটিং শট, আপনারা হবুচন্দ্র গবুচন্দ্র নাম শুনছেন না? এই হবুচন্দ্র একটা হবু মার্কার স্বপ্ন দেখল, গবু মন্ত্রীকে বললো স্বপ্নের ব্যাখ্যা করো। গবু তো শুনি হতভম্ব, সারা দেশে যত রকম লোকজন আছে পণ্ডিত পাণ্ডিত্য ব্রাহ্মণ সব ডেকে আনলো, এ রাজাই স্বপ্ন দেখছে ব্যাখ্যা করে দাও, ব্যাখ্যা আর কেউ পারে না। এবার দেখেন রবীন্দ্রনাথের ভাষায় বলাই ভালো, উনি বলছেন ছিলেন হতাশ্বাস হবুচন্দ্র রাজ, কহিলেন হতাশ্বাস হবুচন্দ্র রাজ, ম্লেচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ? যৌবন পণ্ডিত আসে বাজে ঢাক ঢোল, স্বপ্ন শুনি মিলেচ্ছ মুখ রাঙা টকটকে, আগুন ছুটিতে চায় মুখে আর চোখে। এই চার লাইন কবিতার মধ্যে দেখেন খেয়াল করে বলছিলেন, হতাশ্বাস হবুচন্দ্র রাজ, সব দিক যেন হতাশ হয়ে গেছে। এখন হবুচন্দ্র রাজ বললেন, মিলেচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ? মিলেচ্ছ কারা বলতে পারেন? বলতে পারেন না। না, মিলেচ্ছ হলো মুসলমান, ব্রাহ্মণ সমাজ ফেল, সমস্ত হিন্দু সমাজ ফেল। গৌড়ে কিছু মিলেচ্ছে বসবাস করে, এক ছিল গৌড়ে মুসলমানদের রাজধানী, আমাদের সিরাজদৌল্লার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে। তার আগে ছিল গৌড়ে আলিবর্দিকার রাজধানী, আমাদের সোনারগাঁয়ে ছিল ইসাখার রাজধানী। তো মিলেচ্ছ দেশে কোন পণ্ডিত কি আছে দেখো তো পাও কি? এইবারে যবন পণ্ডিত আসে বাজে ঢাক ঢোল, মিলেচ্ছ বলল আগে, পরে বলছে যবন মানে এরাও মুসলমান। যবন পণ্ডিত আসে বাজে ঢাক ঢোল, যবন পণ্ডিত কি ঢাক ঢোল বাজিয়ে আসে নাকি? মুসলমানরা কি ঢাক ঢোল বাজে কখনো? টিটকারি। এবারে স্বপ্ন শুনে মিলেচ্ছ মুখ রাঙা টকটকে, হবুচন্দ্র রাজার স্বপ্ন শুনে মিলেচ্ছ মুখ মানে মিলেচ্ছ পণ্ডিতের মুখটা লাল টকটক, স্বপ্ন না সে তো পারলাম না, মানে ও পারবে না এটা বোঝানো হচ্ছে আর কি। আগুন ছুটিতে চায় মুখে আর চোখে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে মিলেচ্ছ পণ্ডিত আর পারে না। এইবারে অন্তরীক্ষে কয়ে তখন হিং টিং শট, ব্রাহ্মণ পণ্ডিত বলল পারবে না পারবে না, সব হিং টিং শট। কবিতার শেষে গিয়ে তিনি বলছেন, কিছুই না জীবনের সবই মিথ্যা, কেউ স্বপ্নটাই সত্য, তোমরা স্বপ্ন নিয়েই মরো, স্বপ্ন নিয়েই বাঁচো, আসলে কোনো কিছু সত্য দুনিয়াতে নাই। কবিতা ঠিকই আছে, কবিতার মান হিসেবে এটাকে আপনি সর্বোচ্চ মানে নিয়ে যেতে পারেন, যদি বিশ্বকবির লিখিত কবিতা, কিন্তু কবিতার মাধ্যমে সংস্কৃতি ফুটে উঠছে এই যে মিলেচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ। মুসলমানদের মধ্যে কোন পণ্ডিত হতে পারে? মুসলমান না বলে বলা হচ্ছে মিলেচ্ছ, আবার বলছে যবন জি, এটা দেখে আপনি তাকে কি বিশ্বকবি বলবেন না হিন্দু কবি বলবেন? ব্যাখ্যা আপনারাই দিবেন। এরকম অসংখ্য কবিতা বলা যাবে যেগুলোতে প্রমাণ হয় যে তিনি আদৌ মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। তারই লিখিত সঙ্গীত এখন মুসলমানদের দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এগুলো রাষ্ট্রদ্রোহের অপরাধ অপরাধী করেন না, আইন তো আপনারা বানাইছেন সরকার বিরুদ্ধে বললেই রাষ্ট্রদ্রোহ হয়ে যায়, জি না? এ রাষ্ট্রের জন্য জীবন দেওয়ার মতন মানসিকতা আলহামদুলিল্লাহ আমাদের সবারই আছে। অতএব যাকে তাকে যখন তো রাষ্ট্রদ্রোহী বলে জেল খাটাবেন, এই সময় তো ফালতু কথা ছাড়েন। আদর্শের বিরোধী হলে আমরা অবশ্যই প্রতিবাদ করব, এটাই আমাদের ইসলামের শিক্ষা। ইসলাম কখনই বাতিলের কাছে মাথা নত করে নাই। ইসলাম বলেছে, কোরআন বলেছে, ভাষা আল্লাহ সৃষ্টি, তোমাদের সৃষ্টি নয়। ভাষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কিন্তু ভাষা আমার এমন কিছু নয় যে সেটা না হলে আমার ভালো মন্দের মাপকাঠি ভাষা নয়, ভালো মন্দের মাপকাঠি আল্লাহ ভীরুতা তাকওয়া। এবার আসুন, সাহিত্য দুভাগে ভাগে গেল মুসলমানদের মধ্যেই, একটা বেদাতি সাহিত্য, একটা হেদায়তি সাহিত্য। যারা বেদাতি মাওলানা, বেদাতি সাহিত্য, তারা বই লিখলেন, ঔকার একার আকার আছে না, ওই যে ছোটবেলায় বাচ্চাদের শেখায় ও আর রস্ব দীর্ঘ, ঔকারের উদাহরণ কি? চলো চৌধুরী বাড়িতে মৌলুদ শরীফ পড়িতে যাই, ভাষা ঠিকই আছে কিন্তু ঔকারে ওকার মিল আছে, চৌকারে ঔ মৌকারে ঔ, ভাষা ঠিকই আছে। এবার যদি আমি কোনো বই লিখতে লিখব কি, চলো মৌলানা বাড়িতে তৌহিদের ওয়াজ শুনিতে যাই, পার্থক্য হবে না? মৌলানার ও আছে, তৌহিদের ও আছে, দুইজন পণ্ডিত ও দিয়ে দুটো বাক্য তৈরি করলেন, এক বাক্য হল চৌধুরী এবং মৌলুদ, আর এক বাক্য হল মৌলানা এবং তৌহিদ। কোনটা গ্রহণ করবেন আপনি? তৌহিদ, যাতে মানুষ ভুলে যায়, যেন সবাই মৌলুদ শরীফ পড়ে এবং রসুলকে নূর বলে, তাকে মানুষ না বলে তাকে এক আসমানে পাঠিয়ে দেবে, ওই দিকে যেন ছেলের মনটা ঘুরে যায়। ছেলে কিন্তু ও কাজ শিখলো না, তার সঙ্গে একটা সংস্কৃতি শিখলো যে চলো দেখি মৌলুদ শরীফ কেমন জিনিস। হ্যাঁ, এখন আবার নতুন করে নাস্তিক সংস্কৃতি চালু হয়েছে, পকেটে এক পকেট ভর্তি চকলেট, বাচ্চাকে বলা হচ্ছে আপা এসেছেন ক্লাসে, ঘটনাটা সম্ভবত নরসিংদীর হবে, পত্রিকা পড়লাম, আপা এসেছেন ক্লাসে চকলেট দিয়েছে বাচ্চাদের, বাচ্চাদের চকলেট পাগল বুঝতে দিতে পারছেন। এবার বলা হচ্ছে বাবু বলো তো চকলেটটা কে দিল? বলছে আপু দিল, আপা দিল। ঠিক, হ্যাঁ আপাই কিন্তু চকলেট দেয়, আল্লাহ বলে কিছু নাই। আপনি তো নাও দিলে বলে বাচ্চারা নাও দিলে বুঝে, ওরা ঠিকই বুঝছে তো, আরে আপাই তো চকলেট দিল। বাড়ি বলছে আম্মা আল্লাহ কি আবার, আল্লাহ দেখা যায়, আল্লাহ তো কিছু নাই, আপা চকলেট দেয় আল্লাহ দেয়, তুমি সব কি বলো, আল্লাহ রুজির মালিক, আল্লাহ খাওয়া দেয় পড়া দেয় সবই দেয়, তো মিথ্যে কথা, আল্লাহ কোথায়? আপা তো বললো, তুই শুনলি কোথায়? আপাই তো বললো আল্লাহ নাই, আপায় চকলেট দেয়, ঠিক তো আপায় তো চকলেট দিল। এটা হলো নাস্তিক সাহিত্য। তিন রকমের সাহিত্যের সংগ্রাম চলছে বাংলাদেশে, সাবধান। হাদিস ফাউন্ডেশন করার মূল স্পিরিট আমাদের ছিল এখানে, যে এই বেদাতি সাহিত্যের বিরুদ্ধে হাদিস ভিত্তিক এবং সহি হাদিস ভিত্তিক সাহিত্যে দেশে মানুষ টের পাক। এমনকি বানানের মধ্যেও যে সাম্রাজ্যবাদী কারবার চলছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আসুন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কাছে আমি যে চিঠি লিখবো, আমাকে লিখতে হবে মাননীয় উপাচার্য, তাই লিখতে হবে না? বলুন আচার্য অর্থ কি? সবাই তো আলহামদুলিল্লাহ বাংলা জানেন, ডিকশনারি খোলেন বাংলাদেশের বাংলা একাডেমি থেকে ডিকশনারি পড়ে দেখেন, আচার্য অর্থ হচ্ছে হিন্দু ধর্মের শিক্ষা গুরু, যিনি বেদ শিক্ষা দেন। এবার আলহামদুলিল্লাহ পড়বেন নাকি? অথবা আপনার ছেলে, আমার ছেলে বা আমি, ধরুন আমরা আচার্যের পদসেবা করছি, উনি কি আমাদের বেদ শিখায়? বেদ তো নিজেও জীবনে দেখেনি চোখে, উনি আচার্য কেমন করে হয়? হিন্দু ধর্মের এই ভাষা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভাই ইউনিভার্সিটিতে যদি ব্যবহৃত হয়, তাহলে এর চাইতে ভাষাভিত্তিক গোলামি আর কি হতে পারে? 21 ফেব্রুয়ারি খোদ্দাতে আমি আজকে জাতীয় ভাষায় দেশের সরকারকে বলতে চাই, তো অনতিবিলম্বে এই বাজে ভাষা পরিহার করো, হিন্দুর গোলামি পরিহার করো, সাংস্কৃতিক গোলামি পরিহার করো। আমরা কলকাতার বাঙালি নই, আমরা ঢাকার বাঙালি, এদেশের মানুষ মুসলমান, তাদের বিশ্বাস আকিদা সংস্কৃতি কৃষ্টি সবই হল ইসলাম। অতএব গুটি কত মানুষের বাইরের থেকে আমদানি করা সংস্কৃতি চাপিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদকে তোমরা কলঙ্কিত করেছো, এটা হবে না। যে দলই ক্ষমতায় যাও আগে এগুলো পাল্টাও, এই ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদকে আগে হটাও। যারা এগুলো বলে তারা হয়ে যায় মৌলবাদী, জঙ্গি। জি হ্যাঁ, আপনি যত গালি দেন আমাকে বলতেই হবে, কোনো কথা শুনতে রাজি নয়। এই সমস্ত জিনিস পাল্টাতে হবে। অনেক ভালো ছিল একজন ভাইস চ্যান্সেলর, তার দুঃখ ভরা কণ্ঠে একদিন বলেছিলেন যে দেখো আমি যখন ভিসি হলাম চিঠি আসলো আপনাকে 4 বছরের মেয়াদে উপাচার্য নিয়োগ করা হইল। আমি তো হতবাক হয়ে গেলাম, আমি তো উপাচার্য কোন হতে চাই নাই। তো দেখো আমি কালকে ভাইস চ্যান্সেলর ছিলাম, আজকে নতুন দায়িত্বে আবার এসে এখন উপাচার্য আজকে হলাম। দুটার মধ্যে একটা ভাষা তিনি বুঝিয়ে দিয়েছেন, আর কিছু বলেন নি, কিন্তু ভাষাটা বুঝে যে আগে ছিলাম ভাইস চ্যান্সেলর তবু ভালো, ইংরেজি হয়তো অনেকটা ভালো, কিন্তু এই যে এখন হয়ে গেলাম উপাচার্য, আমার আকিদা আমলের বিরোধী, এটা আমাকে বাধ্য করা হচ্ছে। ওই ভিসিটা মারা গেছেন, কিন্তু আমি এখন বেঁচে আছি, সকানে শোনা এগুলো কথা। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হয়েছেন, সচিবদের কাছে উনি সরাসরি হেঁটে যেতেন, মন্ত্রণালয়ে ঢুকে চেয়ারে বসে থাকবে, সচিবের যে ফাইল দেবে ওর মধ্যে উনি ছিলেন না, হাঁটতে হাঁটতে এক সচিবের কাছে, এই কি লিখছে এখানে, জলবিদ্যুৎ কারখানা, এই জলের জায়গায় পানি দিলে কেমন হয়? যিনি রাবির আমাকে বলেছেন, তিনি আমার নিজের অত্যন্ত নিকটাত্মীয় মন্ত্রী ছিলেন জিয়াউর রহমান ক্যাবিনেটে, তিনি আমাকে বলেছেন এই কথাটা। এই ছোট্ট একটা কথায় পুরো সচিবালয় একদম এক রাতেই পরিবর্তন, সর্বনাশ। কিন্তু দারুণ ইমানদার লোক বাবা, জল জায়গায় কি পানি দিলে সমস্যা আছে? পানি বিদ্যুৎ বলো, চিন্তা করেন, ছোট্ট একটা ভাষার মধ্যে আসমান জমিনে পার্থক্য। হিন্দুর বাচ্চা জল খায়, মুসলমানের বাচ্চা পানি খায়, তাই না? হিন্দুর বাচ্চা পিসি বলে, মুসলমানের বাচ্চা ফুপা বলে। হিন্দুর বাচ্চা মাসি বলে, মুসলমানের বাচ্চা খালা বলে। পার্থক্য নাই? ভাষায় পার্থক্য, চলে পার্থক্য, রঙে পার্থক্য, এমনকি পাঞ্জাবে গাইতে আমার মৌলভী সাহেবরা, আমরা তো মৌলভী দলের লোক, এখানে পর্যন্ত দেখেন পাঁচ কলি, এই যে কাঁটাটা, এই কাঁটাটা হিন্দু পাঞ্জাবিতে পাবেন না, এটা সোজা পাবেন মুসলমানদের সঙ্গে, সব জায়গায় পার্থক্য। এইভাবে সাংস্কৃতিক পার্থক্য, ভাষাগত পার্থক্য সব জায়গায় রয়েছে। এগুলোকে ভুলে গেলে খালি বাঙালি বাঙালি চিৎকার দিলে হবে না। বাঙালি দুই জাত হয়, মুসলিম বাঙালি এবং অমুসলিম বাঙালি। এই বিষয়গুলো হারিয়ে গেলে চলবে না। এবার আসেন কয়েকটা হাদিস শুনে নেন, বিদায় করে দিই। কোরআনের আয়াত তো আপনার শুনলেন, এবার আল্লাহ নবীর বাণী শোনেন। অনেকের ধারণা আল্লাহ নবী কবিতা পছন্দ করতেন না, আমরা দেখছি তিনি কবিতা পড়েছেন। এক এক শোনেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না ফিল বায়ানি লাসিহরা, মনে রাখো ভাষার মধ্যে জাদু আছে। বুখারী শরীফ হাদিস। দুই নম্বর, ওয়ান উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিনা শি'রে লা হিকমাহ, কবিতার মধ্যে প্রজ্ঞা আছে। এটাও বুখারী শরীফ হাদিস। যদি কবিতা উনি নিষেধই করবে তো উনি এই হাদিস বলে নাকি? ওন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাজু কুরাইশান ফাইন্নাহু আশাদ্দু আলাইহিম মিন রাসকিল নাবল, রাওয়াহু মুসলিম। তোমরা শত্রুপক্ষ কুরাইশের বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা লেখো, কারণ এটা তাদের কাছে একেবারে তীক্ষ্ণ ধার তীরের চাইতে তাদের অন্তরে বিদ্ধ হয়। এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে? হে মুসলমান ছেলেরা, কবিতা এমন কবিতা বলো, ইসলামের পক্ষে বলো, এবং শিরকি সাহিত্যের বিরুদ্ধে যেন ওটা তীরের মতো কাজ করে। তাই হচ্ছে না অর্থ? এখন কি কুরাইশ আছে নাকি? ওয়ান বারা বিন আযব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা কুরাইজ আলী হাসান, বনু কুরাইজাকে অবরোধ করে রাখা হয়েছে প্রায় 15 দিন। সেই সময় আল্লাহ রসুল হাসান বিন সাবিত তার সভাকবিকে বললেন, তুমি কবিতা বলো, আহজুল মুশরিকিন, মুশরিকদের ব্যঙ্গ করে কবিতা লেখো, ফাইনা জিব্রিল মাক, তোমার সঙ্গে জিব্রিল স্বয়ং সাহায্যকারী হিসেবে থাকবেন। ইসলামের পক্ষে যদি কেউ সাহিত্য রচনা করেন, যদি কেউ কবিতা রচনা করেন এবং সেগুলো বলেন, আল্লাহ নবীর এই হাদিসটা মনে রাখবেন, আল্লাহ পাক তার পক্ষে জিব্রিলকে সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এই কারণে যখন আমরা আলহেরা শিল্পী গোষ্ঠী তৈরি করলাম, বলি স্পিরিট ছিল কিন্তু আমার এই হাদিস, আমাকে এটা নিয়ে কত যে টিটকারে শুনতে হয়েছে। তুমি আমার শেষ পর্যন্ত গান বাজনা শুরু করতে না, বাজনা কিন্তু দেয় নাই, গান দিয়েছি। এখন কিন্তু আলহামদুলিল্লাহ সবাই আলহেরা গান নিয়ে পাগল, তাই না? যখন শুরু করেছিলাম তখন আমাকে কম টিটকারে সহ্য করতে হয়নি। অথচ হাদিস বলে দিচ্ছে, ওদের বিরুদ্ধে ব্যঙ্গ কবিতা রচনা করো, মুশরিকদের বিরুদ্ধে করো তোমার এগুলা। এমনকি আল্লাহ নবী ফাতে মক্কার দিন তওয়াফ করছেন, আল্লাহ নবীর আগে আগে আব্দুল্লাহ বিন রাওয়াহা কবিতা বলতে বলতে যাচ্ছেন, উমর ফারুক ধমক দিচ্ছে, এই আব্দুল্লাহ তুমি এই তওয়াফ করার সময় তুমি কবিতা গাচ্ছ, রসুলের সামনে এত বেয়াদবি, আগে আগে যাচ্ছ। আল্লাহ নবী উমরকে ধমক দেয়, এই উমর চুপ কর, ও যে কবিতা বলছে ওই কাফেরদের অন্তরে শেল বিদ্ধ হচ্ছে, ওরা শুনুক ভালো করে। এগুলো কি ইতিহাস আমাদের সামনে নাই? অনিল বারা বিন আযব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানকুলু তুরাব ইয়াউমুল খন্দক হাত্তা ইয়াকবারা বাতনুহু, খন্দকের যুদ্ধের দিন আল্লাহ নবী নিজে কোদাল দিয়ে মাটি কাটছেন, তার পেট ঘামে এবং মাটিতে ভিজে গেছে আমি দেখছি। আপনার অন্য হাদিস পাবেন, এই সময় তার পেটে পাথর বাঁধা ছিল, ক্ষুধার জ্বালা, 3 দিন ধরে খায়নি। এই নবী এই অবস্থায় সাহাবিদেরকে তিনি কবিতা শোনাচ্ছেন নিজে। ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফানজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতাল আকদামা ইন লাকাইনা ইন্নাল উলা কাদ বাগাউ আলাইনা এজা আরাদু ফিতনাতান আবাইনা আবাইনা। সেদিক তিনি খুব উচ্চস্বরে বললেন, এর তিল্লেন কবিতা কার? স্বয়ং আমার নবীর যাকে বলা হচ্ছে তিনি কবিতা পছন্দ করতেন না। কি কবি সাহিত্য, কবিতা হলো সাহিত্য, এবার সংস্কৃতি দেখেন কি বলা হচ্ছে। আল্লাহে, আল্লাহর কসম, লাউলাল্লাহ, যদি আল্লাহ না থাকতেন, মাহাতা দেয় না, আমরা হেদায়ত প্রাপ্ত হতাম না, ওলা তাসাদ্দাক না, ওলা সাল্লাই না, আমরা সাদাকা করতাম না, আমরা সলাত আদায় করতাম না। ফানজিলান সাকিনাতান আলাইনা, হে আল্লাহ তুমি আমাদের উপরে তোমার প্রশান্তি নাজিল করো। ও সাব্বাতাল আকদামা ইল্লা আকাইনা, যদি আমরা যুদ্ধের মুখোমুখি হই তাহলে আমাদের পদগুলোকে তুমি দৃঢ় করে দাও। ইন্নাল উলা কাদ বাগাও আলাইনা, ওই পক্ষ, প্রথম পক্ষ আমাদের উপরে বাগাওয়াত করেছে, বিদ্রোহ করেছে, অর্থাৎ কুরাইশ পক্ষ। তারপর এজা আরাদু ফিতনাতান আবায়না, তারা যখন ফিতনার চেষ্টা করেছে আমরা অস্বীকার করেছি, কিন্তু এরপরও তারা শুনছে না। এবার আনসার মুহাজিররা কবিতা বলছে, এবার আল্লাহ রাসূল বলছেন কি, আল্লাহুম্মা আয়েশা ইল্লা আয়েশাল আখিরাহ ফাগফির আল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ কোনো আরাম নাই আখিরাতে শান্তি ব্যতীত, অতএব তুমি আনসার মুহাজিরদের ক্ষমা করো। কবিতার পাল্টা কবিতা, কবিতার পাল্টা কবিতা, এই যে সুন্দর, এর মাধ্যমে এই আনসার মুহাজির যারা কষ্ট করছে ওই সময় না খেয়ে না দে, তাদের পুরো অন্তরটাকে উনি আখেরাতমুখী করে দিলেন, যে দুনিয়া পাওয়ার জন্য তোমরা গর্ত খুঁড়ছ না, তোমরা আখেরাতের জন্য গর্ত খুঁড়ছ, অতএব হে আনসার মুহাজির গর্ত খোঁড়ো আখেরাতের উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে নয়। আজও যারা ইসলামী দাওয়াতের কাজ করবেন তাদেরকে অবশ্যই আখেরাতের উদ্দেশ্যেই করতে হবে, দুনিয়ার উদ্দেশ্যে করলে তার কাজ কবুল হবে না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম ওয়া আলসিনাতিকুম, রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ বিসনাদিন সহীহ। হে মুসলমানরা, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দ্বারা, তোমাদের জীবন দ্বারা এবং তোমাদের জবান দ্বারা। শুধু সশস্ত্র জিহাদ নয়, জবান দিয়েও জিহাদ করতে, এটা হল ভাষাগত জিহাদ। যে মুমিন হবে সে তার তরবারি দিয়ে এবং সে তার জবান দিয়ে যুদ্ধ করবে, শুধুমাত্র তরবারি দিয়ে হবে না। অতদিন কেমত হবে না, যতদিন এমন কিছু কবি সাহিত্যিক জন্ম না হবে, এমন কিছু বক্তার জন্ম না হবে, তারা কি করবে, জবান দিয়ে খাবে, যেমন গাভী বা গরু এই জবান দিয়ে খায় না, জিভ দিয়ে মুখ লাগিয়ে খায় না মাটিতে, এরকম কিছু লোক হবে যারা কবিতা লিখবে, সাহিত্য লিখবে, বই লিখবে এবং যারা বক্তব্য রাখবে শুধুমাত্র খাওয়ার জন্য, পয়সার জন্য। সাবধান, এরা না আসার জন্য কেমত হবে না, মানে খুব খারাপ হবে এরা। আজকের যুগটা তাই হয়ে গেছে, অসংখ্য কবি তৈরি হচ্ছে, এমন বাজে কথা লিখছে, আজকে মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে, আজকে বাড়ির পারিবারিক পরিবেশ নষ্ট হচ্ছে, এই সমস্ত যৌন সাহিত্য আসার কারণে। এই যৌন সাহিত্য দেশের মানুষকে ধ্বংস করে দিল, সেই সংস্কৃতির নাম করে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, যেটা গত সপ্তাহে বলেছিলাম, ভালোবাসা দিবস, 31st night আসতেছে, যত সব ফালতু জিনিস, এগুলো মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে। এইসব সাহিত্য, এইসব ভাষা কশ্চিনকালও শেখার যোগ্য নয়। ভাষার মধ্যে যেমন নোংরা ভাষা আছে, সাহিত্যের মধ্যেও তেমনি নোংরা সাহিত্য আছে। এগুলোকে বয়কট করে সত্যিকার অর্থে ইসলামী সাহিত্য এবং চরিত্র গঠনমূলক সাহিত্য পাঠ করা যুব চরিত্রের জন্য একেবারে অসাধ্য ফরজ। বই কিনবেন, যে কোনো বই না, বাসায়গের বই কিনতে হবে, যা মানুষকে আখড়ার দিকে এগিয়ে নিয়ে যায়। 21 February এই ভাষা, আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের বক্তব্য একটাই থাকবে, ভাষা, সাহিত্য, কবিতা সব কিছুই আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহর আনুগত্যের দিকে যে ভাষা মানুষকে এগিয়ে নিয়ে যায় সেই ভাষাই আমাদেরকে শিখতে হবে। মনে রাখবেন, যেমন এখান থেকে 150 বছর আগে চণ্ডীদাসের বাংলা আমরা বুঝি না, আজকে আমাদের বাংলা এখান থেকে 200 বছর পরের আমাদের নাতিপুতিরা বুঝবে কিনা সন্দেহ। অর্থাৎ ভাষার পরিবর্তন হতেই থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা ভাষা অক্ষত থাকবে, অক্ষুণ্ণ থাকবে, সেটা হলো আরবি। কারণ কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের কোনো পরিবর্তন নাই, আর একই কারণে আরবি ভাষার কোনো পরিবর্তন হবে না, কিন্তু বাংলার পরিবর্তন হবে, সংস্কৃতি পরিবর্তন হবে, ল্যাটিন তো গেছে শেষ হয়ে, এমনি কি দুনিয়ার সব ভাষারই চেঞ্জ হবে, চেঞ্জ হতে হতে একদিন কিয়ামত আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভাষার মূল বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন, এবং পবিত্র নিজের অন্তরটা সত্যিকার অর্থে ইসলামী সাহিত্যের দিকে যেন ধাবিত হয় আল্লাহ পাকের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আকুল কৌলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।